ষোল বছর হইলে নারী কি হয়? আরে বলেন না কি হয়? ষোল বছর হইলে নারী হয় যুবতী, রশিকে দেখলে করতে চায় পিরিতি। Exclusive remix.